إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের দরসে বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। যে একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে, মুসলিমরা কেবল আল্লাহকেই মানে, সকল ক্ষেত্রে তারা শুধুমাত্র এক আল্লাহতে বিশ্বাসী, আর অন্য অন্য ধর্মের যারা তারা আল্লাহকেও বিশ্বাস করে এবং গায়রুল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহও আছে মিন দুনিল্লাহও আছে। এই জন্য আজকের আলোচনা হবে লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর দুই অংশ, একটা হচ্ছে লা ইলাহা আর একটা হচ্ছে ইল্লাল্লাহ। লা ইলাহা এটাকে তাখলিয়া বলা হয়, খালি করা। লা ইলাহ মানে কোন ইলাহ নেই, আমরা খালি করলাম। যেরকম একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে, আমরা যখন এই বিল্ডিং এ আবার রং করব, তখন এই পুরাতন রঙের উপরে রং করা হবে না, পুরাতন রংটাকে ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়। ঠিক এরকম প্রথমে লা ইলাহা, কোন ইলাহ নেই, খালি করে দেওয়া, এরপরে ইল্লাল্লাহ দিয়ে আল্লাহকে গ্রহণ করা। তাই লা ইলাহা ইল্লাল্লাহর কয়টা অংশ হল? একটা হচ্ছে লা ইলাহা মানে বর্জন, আর একটা হচ্ছে ইল্লাল্লাহ মানে আল্লাহকে গ্রহণ। আল্লাহ ছাড়া যত বাতিল ইলাহ আছে সবগুলোকে বর্জন করা, এরপরে শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করা। এটাকে বিভিন্ন রকম তাবিল করা যায়। লা ইলাহা মানে হচ্ছে তাখলিয়া, খালি করা, আর ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া মানে পূরণ করা, নতুন করে পূরণ করা। লা ইলাহা হচ্ছে নফি, ইল্লাল্লাহ হচ্ছে ইসবাত, মানে প্রথমে না করা হলো, প্রথমে না তারপরে হ্যাঁ। এখানেই আমাদের সঙ্গে অন্য অন্য ধর্মের সঙ্গে পার্থক্য, নতুবা আল্লাহ আছেন এটা ওরাও বিশ্বাস করে আমরাও করি, কিন্তু পার্থক্যটা কোথায়? আমরা প্রথমে বলি লা ইলাহা, কোন ইলাহ নেই, আগে না করা হচ্ছে, খালি করা হচ্ছে, এরপরে কি? কাজে যদি প্রথমে লা ইলাহা বলে বাতিল মাবুদগুলোকে বর্জন করা না হয়, তাহলে আল্লাহকে মেনে কোন লাভ নেই, সেটা ওরাও মানে। এ কারণে আমাদের সঙ্গে মুশরিকদের মূল ঝগড়াটা, মূল বিরোধটা হচ্ছে লা ইলাহা, কোথায়? ইল্লাল্লাহ নিয়ে না। ইল্লাল্লাহ ওরাও মানে আল্লাহ আছেন, ইল্লাল্লাহ মানে লা ইলাহা যদি আমি বিশ্বাস না করি, ইল্লাল্লাহ হলে আল্লাহ আছেন এটা ওরা সবাই বিশ্বাস করত। এ কারণেই দেখবেন যে আমাদের বিভিন্ন তরিকার জিকিরের মধ্যে খালি ইল্লাল্লাহর জিকির করানো হয়। জায়েজ করলে অনেক কিছু জায়েজ করা, দুনিয়ায় এমন কিছু নাই জায়েজ করা যায় না। ওই যে একটা আছে না, বাবু তাবিল মাফতুহন, তাবিলের দরজা সব জায়গায় খোলা। গান বাজনা জায়েজ করা যাবে না? জায়েজ করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ওই যে জুয়াই রিয়াদ কতগুলো ছোট ছোট মেয়েরা গান গাইতেছিল, ওমর ইবনে খাত্তাব আসলো যায় দেখে দৌড় দিল, আর অন্যরা আসলে বলে আল্লাহ রাসূলের সাথে গান গাইতেছিল, গান জায়েজ। ইয়াজরিব না দফ, তার দফ বাজাইতেছিল, বাজনাও জায়েজ। এরকম ভাবে সেজদা করাও যায়, গায়রুল্লাহ তোমায় সেজদা করা যায়। ইসুফ আলাহ সাল্লামকে সেজদা করে নাই? ইসুফ আলাহ সাল্লামকে সেজদা ফাসাজাদু লাহু খরু লাহু সুজ্জাদা সেজদা করেছে তারা। আদম আলাইহিস সালামকে সেজদা করলো ফেরেশতারা। তো গায়রুল্লাহকে যদি সেজদা করা জায়েজ না হয়, তাহলে আদমকে সেজদা কি করে করলো ফেরেশতারা? এরকম ইউসুফকে সেজদা করলো কি করে তার ভাইয়েরা? এরকম ভাবে কোরআনে আরো দলিল সূরা কাহফে আছে, وقال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا, আসহাবে কাহফদের প্রসঙ্গে আছে যে এখানে কি হবে, কেউ বলো স্মৃতিসৌধ হবে, বিভিন্ন রকম প্রস্তাব আসলো। শেষ পর্যন্ত যারা ক্ষমতাশীল ছিল তারা বলল কি, وقال الذين غلبوا على امرهم, যারা গালাবু আলা আমরিহিম নিজেরা ক্ষমতাশালী ছিল তারা বলল, লানাত্তাখিদান আলাইহিম মসজিদা, আমরা ওদের উপরে মসজিদ বানাবো। তাহলে তো মসজিদ সেজদার স্থান পাওয়া গেল, মাজারে মসজিদ তৈরি করা জায়েজ আছে, সব জায়েজ করা যাবে, মিলাদ জায়েজ করা যাবে না কেন? মিলাদও জায়েজ করা যাবে, দুরুদ শরীফ পড়া জায়েজ, দুরুদ দাঁড়াইয়ে পড়া যায়, বসে পড়া যায়, আল্লাযিনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদা, দাঁড়াই পড়া যায়, বসে পড়া যায়, তো দাঁড়াই পড়লাম। আর ইয়া নবী, এটার জন্য লুজুম না যে হাজির হতে হবে, আমরা চিঠি লিখি আশা করি তুমি ভালো আছো, সে আছে লন্ডনে, আশা করি তুমি ভালো আছো, তুমি আমার কাছে তুমি তুমি করে চিঠি লিখছি, অথচ তুমি তো সে তো অনেক দূরে, কিভাবে বলা হচ্ছে এভাবে যে এই চিঠিটা তার কাছে পৌঁছে যাবে এক সময়, তো সেই হিসেবে খেতাব করা হচ্ছে। তাহলে সেই হিসেবে আমি ইয়া নবী সালাম আলাইকা বলতেছি, ইয়া নবী সালাম আলাইকা জায়েজ হয়ে গেল, এটাও এরকম তাবিল করলে সবকিছুই জায়েজ করা যাবে, কবরে সেজদা জায়েজ করা যাবে। সেজদা দুই রকম, আস-সাজদাতু সাজদাতান, সাজদা দুই রকম, সাজদাতুন তাআজিমিয়্যা ওয়া সাজদাতুন লিল ইবাদা, ইবাদতের সেজদা একটা, তাজিমের সেজদা একটা, তাজিমের সেজদা গায়রুল্লাহকে করা যাবে, দলিল ওইগুলো যা উল্লেখ করা হলো। এইভাবে সবগুলোই জায়েজ করা যাবে, অথচ এগুলোর পক্ষে ওলামায়ে কেরামদের কেউই নাই। ইল্লাল্লাহ জিকির জায়েজটি না, এটা নিয়ে আমি আলোচনা করছি না, জায়েজ করা যাবে, বরং ওনারা যে তরিকায় জায়েজ করে তার চেয়ে অনেক দলিল বেশি আছে আমার কাছে জায়েজ করার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমরা এরকম জায়েজ করব না তালাশ করব, আল্লাহ নবী করেছেন কিনা এরকম জিকির, সাহাবায়ে কেরাম করেছেন কিনা সেটা দেখব আমরা, এরকম জায়েজ করার সুযোগ নেই আমাদের। তাবিল করে সব জায়েজ করা যাবে, তাই একজনে বলছিল হুজুর মাকে বিয়ে করা জায়েজ করা যাবে, বলে তাও করা যাবে, কেমনে ভুলে করছে, ওই যে হেদায়তে মাসলা আছে না, যে রাতের অন্ধকারে কয়েকজন মেয়ে লোক এক জায়গায় আছে, পুরুষ আরেক জায়গায় আছে, তো ঠিক আছে স্বামী তার স্ত্রীকে ডাক দিয়েছে, আরেকজন মহিলা হাজির হয়ে গেছে, এখন যদি এই অবস্থা জিমা করে এতে জেনার হদ আসবে না, আল হুদুদ আল কিসাস তানদারি বিশুবহাত, শোভা পাওয়া গেছে এখানে। তো এরকম বিয়ের মধ্যে এরকম ঘটনা ঘটে যেতে পারে, এরকম তাবিল করলে বহুত তাবিল করা যাবে। বিষয়টা হচ্ছে এই, এখন ওই যে ইজখিরের ঘাস আছে বুখারিতে একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মক্কার ঘাস কাটা যাবে না, গাছ কাটা যাবে না, হারামের সীমানার মধ্যে যে ঘাস এবং গাছ এগুলো কাটা যাবে না। তো একজন সাহাবী বললেন ইল্লাল ইজখির, ইল্লাল লা ইউক্তাউ শাজারুহা ওয়া লা কালাউহা, এই ঘাস কাটা যাবে না, গাছ কাটা যাবে না। একজন সাহাবী বললেন ইল্লাল ইজখির, ইজখির ছাড়া, ইজখির হচ্ছে আমাদের সন ঘাস, যেরকম যে জঙ্গলে ঘাস হয় লম্বা লম্বা যে ঘাসগুলো হয় যা দিয়ে চালের ছাউনি কাজ চলে, এটা ইজখির বলা হয়। তো সাহাবী বলেন ইল্লাল ইজখির, আল্লাহ নবী কিছুই বললেন না, একই কথা বললেন না, গাছ কাটা যাবে না, ঘাস কাটা যাবে না। তিনবার বলার পরে ও লোকটাও বলছে ইল্লাল ইজখির, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির ঘাস ব্যতীত, এটা বলেন। তখন আর কিন্তু ওই যে লায়ুক্ত বলেন নাই, এখান থেকে জায়েজ করা যায় যে আগে যদি লা ইলাহা জিকির করে কতক্ষণ, শেষ পর্যন্ত খালি ইল্লাল্লাহ বলে, তো ওই যে আগে লা ইউক্তাও বললেন, আগে গাছ কাটা যাবে না, ঘাস কাটা যাবে না, এরপরে ইল্লাল ইজখির বলে ওর থেকে ইস্তেসনা করলেন কাকে, ঘাস কাটাকে। এরকম আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কতক্ষণ, তারপরে যদি খালি ইল্লাল্লাহ বলে, এটা জায়েজ। আল্লাহকে বলে দাও যে আল্লাহ এখন যদি আমি ইল্লাল্লাহ বলছি, তুমি এটা ওই লা ইলাহা আগের সাথে লাগাইলো, তো এটা জায়েজ করা যাবে না, জায়েজের কিছু না, এই তাবিলে জায়েজ করা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, এই যে আমরা ইল্লাল্লাহ বলে বলে আমার কলবে আল্লাহই আছে, এই অর্থ আসলো কোত্থেকে? এটা তো লা ইলাহা ইল্লাল্লাহর মানেই তো, এটা লা ইলাহা যখন নফি করা হলো, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ ছাড়া, তার মানে দুইটা মিলিয়ে অর্থ হলো আমার ভিতরে আল্লাহই আছেন, আমার এলেমে, আমার জ্ঞানে, আমার আকীদা বিশ্বাস আল্লাহর উপরই আছে, আমার কলবে তাও না, আবার এটা আর এক গুমরাহি, আল্লাহ তাআলা কলবে না, সে বিষয়টা আলাদা আলোচনা আসবে। তো এখন যে বিষয়টা আসলো যে লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হচ্ছে আল্লাহই সবকিছু, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আল্লাহই একমাত্র ইলাহ, এটা লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা। লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ বলে তরজমা আসলো কোথেকে? ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো কি হলো? তো বিষয়টা হচ্ছে লা ইলাহা হচ্ছে নাফি, ইল্লাল্লাহ হলো ইসবাত। নাফি আর ইসবাত মিলে তারপরে হসরের ফায়দা দেয়, যে কারণে একমাত্র আল্লাহই সমস্ত কিছুর মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, একমাত্র আল্লাহই হচ্ছেন মাবুদ। তো এখন যদি কোন ব্যক্তি লা ইলাহাকে বাদ দেয় তাহলে ওই যে কুফফারদের সঙ্গে মূল পার্থক্যটা এটা বাদ হয়ে যাবে, এটা থাকবে না আর। আরেকটা জিকির আমাদের সমাজে আছে ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ আগে তারপরে লা ইলাহা। এটা অনেক বড় বড় বুজুর্গদের তরিকায় পাওয়া যাবে, যদিও আল্লাহ রাসুলের তরিকায় নাই, রাসুল সাল্লাল্লাহু আলাইহি তরিকার মধ্যে এ জিকির কোথাও পাবেন না, খুঁজে কোরআনের কোন দলিল নেই, হাদিসের কোন দলিল নেই, শুধুমাত্র বিভিন্ন তরিকায় পাওয়া যাবে ইল্লাল্লাহ লা ইলাহা। এই যে ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ আগে লা ইলাহা পরে, মানে বাংলায় বলতেছে আর কি, ওই যে আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো ওইটা মিলাইল আর কি, ইল্লাল্লাহ লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই, লা ইলাহা পরে, এটা কি বাংলা ভাষা? এখন আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে এটা কেউ বলছে কিনা, তো যদি এরকম ভাবেন তাহলে আমি বাংলাদেশের সবচেয়ে বড় শীর্ষ পর্যায়ে এখন যার অবস্থান তার কিতাব আছে আমার কাছে, কিতাবটার নাম বলে দিই, ব্যক্তির নাম বলার আগে, ফুয়ুজাতে আহমদিয়া। এ বইতে পরিষ্কার লেখা আছে, আমার কাছে বাংলাটাও আছে উর্দুটাও আছে, দুইটা বইতেই লেখা আছে ইল্লাল্লাহ লা ইলাহার জিকির, ইল্লাল্লাহ লা ইলাহা এই জিকির আল্লাহ নবী করেছেন কিনা বা সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন কিনা, কোরআনের কোথাও আছে কিনা, হাদিসের কোথাও আছে কিনা। তো বিষয়টা হচ্ছে আমরা এগুলো যাচাই করি না, যেহেতু এরা বিভিন্ন বুজুর্গদের, বড় বড় বুজুর্গদের তরিকা, অথচ মূল গন্ডগোলটা হচ্ছে লা ইলাহা নিয়ে। মক্কার কুফফারদের সঙ্গে আমাদের মূল গন্ডগোল কোন জায়গায়, আমরা এখন আজকে ওটা নিয়ে মানে দলিল পেশ করব। এটা আপনাদের খুবই জরুরি বিষয়, কারণ আপনারা যদি এই কথাগুলো সমাজে বলেন তাহলে এখানে যে বিষয়গুলো আসবে আমরা দেখব, আগের যুগের লোকেরা যে উত্তরগুলো দিয়েছে এখনো সে উত্তরগুলো আসবে, সে প্রশ্নগুলো আসবে। আমরা দেখব যে যুগে যুগে কুফফারদের সঙ্গে মুমিনদের পার্থক্য ছিল, ঝগড়া ছিল লা ইলাহা নিয়ে, কি নিয়ে? ইল্লাল্লাহ নিয়ে নয়, লা ইলাহা নিয়ে। ইল্লাল্লাহ আল্লাহ আছেন, কুফফাররা বলে আল্লাহ আছে, আমরা বলি আল্লাহ আছে, ওরা বলে আল্লাহর সিফাত আছে, আমরা বলি আছে, আমরা বলি আল্লাহর কুদরত আছে, ওরা বলে আমরাও জানি, আমরা মানি, আমরা বলি আল্লাহ সব ব্যবস্থাপনার মালিক, ওকে আমরা ওগুলো মানি, কোরআনই আছে এগুলো সব, কুফরা এগুলো মানে যেগুলো আমরা পেশ করেছি, চন্দ্র সূর্য আসমান জমি সবকিছুর মালিক আল্লাহ, ওরা কিন্তু আমরাও মানি। গন্ডগোলটা তাহলে কোন জায়গায়? লা ইলাহা। এর দলিল কি? দলিল নিয়ে আসেন, এক নম্বর দলিল হচ্ছে সূরা সাফাত 37 নম্বর সূরার 35 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম কানু ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। ইন্নাহুম কানু ইযা ক্বীলা লাহুম, যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, তখন তারা এর থেকে মুখ ফিরিয়ে নিত, অহংকার করত, তারা অধ্যত্ব প্রদর্শন করত। তাহলে দেখা যায় যে মক্কার কুফফারদের ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল ছিল না, গন্ডগোল ছিল কোন জায়গায়? লা ইলাহা নিয়ে। ইল্লাল্লাহ নিয়ে আপত্তি ছিল না, আপত্তি কোথায়? লা ইলাহা নিয়ে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ইস্তাকবিরুন, আপনি যখন বলবেন যে আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, ওরা বলে আমরাও মানি, কিছুর থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর থেকে হয়, বলে আমরাও মানি, এতে গন্ডগোল নাই। লা ইলাহার তরজমা যদি আপনি এটা করেন, কিছুর থেকে কিছু হয় না, সবকিছু আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, ওরা বলবে অসুবিধা নেই আমরাও মানি, তাহলে তোমাদের সঙ্গে গন্ডগোলটা কোথায় আমাদের? তখন তারা বলবে যে তোমরা খালি আল্লাহকেই মানো, ইল্লাল্লাহ বলো, লা ইলাহার পরে ইল্লাল্লাহ বলো, আর আমরা ইল্লাল্লাহ বলি, মিন দুনিল্লাহ বলি, লা ইলাহা বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, বলি কি ইল্লাল্লাহি আছে, মিন দুনিল্লাহি আছে, আল্লাহ আছে, আবার গায়রুল্লাহ আছে, সুপারিশ করনেওয়ালাও আছে। এটাই হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য, ই এবং ও। আমরা বলি আল্লাহ ই একমাত্র মাবুদ, আর কোন মাবুদ নাই, লা ইলাহা। ওরা বলে আল্লাহ ও আছেন, আবার কি আছে, গায়রুল্লাহ আছে। পীর বুজুর্গ আমাদের অলিয়া উলিয়া এরাও অনেক ক্ষমতা রাখেন, তাদেরও ক্ষমতা আছে। এখানেই পার্থক্য, বিষয়টা ক্লিয়ার হলো। এর একটা দলিল পেশ করলাম আমরা, কোরআনুল করিমের সূরা সাফফাতের 35 নম্বর আয়াত, সেখানে বলা আছে কি, ইন্নাহুম কানু ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতো তখনই তারা ইস্তাকবিরুন, তারা ওখান থেকে অহংকার করত, অধ্যত্ব প্রদর্শন করত, তারা এখান থেকে বরাত্ব প্রকাশ করত, এখানে ঝগড়া লাগাই দিত। কোরআনুল করিমের আরো একটা দলিল সূরা সাফফাতের 35 নম্বর আয়াত, এটা তো বললাম। এখানে যে বিষয়টা আছে, ইয়াস্তাকবিরুনের এখানে একটা শব্দ আমাদের খুব লক্ষণীয় বিষয়, ইয়াস্তাকবিরুন মানে কি, তারা অধ্যত্ব প্রদর্শন করত, বরত্ব দেখাত, কিবির প্রকাশ করত। তার মানে তারা বলতো যে আমাদের মোকাবেলা করতে পারবা না, আমাদের এগুলো বললে আমাদের শক্তি আছে, আমাদের জনবল আছে, আমাদের গদ্দি নাসিন আছেন, আমাদের মাজার আছে, আমাদের পীর আছে, আমাদের এমপি আছে, মন্ত্রী আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তো লা ইলাহা বলতে থাকবেন, তাদের ব্লাড প্রেশার বাড়তে থাকবে, তাদের শিরিকের প্রেশার বাড়তে থাকবে। এজন্য তারা বলতে লাগলো ওয়াকুলুনা, তারা ওখানে বলল 36 নম্বর যেটা বলা আছে সূরা সাফফাতের, ওয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশায়রিন মাজনুন, আমরা কি আমাদের আলেহাদেরকে বর্জন করব, লিশায়রিন মাজনুন, এক পাগল কবির কথায়। এটাকে আমি এখানে একটা শিরোনাম দিয়েছি, এক শ্বাসে দুই গালি, যখনই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আসলো সাথে সাথে দুই গালি দিল এক শ্বাসে, কি কি, লিশায়রিন মাজনুন। আর এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, এখানে লা ইলাহা ইল্লাল্লাহর যখন দাওয়াত দেওয়া হলো তারা কি বলল, আইন্না লা তারিকু আলিহাতিনা, তাহলে তারা বুঝতে পেরেছিল এখানে লা তারিকু আলিহাতিনা, আমরা আমাদের আলেহাদেরকে ছেড়ে দিব, ত্যাগ করব, লেশায়রি মজনুন, এক পাগল কবির কথায়। তার মানে তারা বুঝতে পেরেছিল লা ইলাহার মানে কি করতে হবে, বাতিল মাবুদদেরকে ত্যাগ করতে হবে। এটা বুঝতে পারছে কিনা তারা, এরা কুফাররা পরিষ্কার বুঝতে পেরেছে লা ইলাহার মধ্যে কি আছে, বর্জন করা আছে। এটা যে তারা বুঝতে পেরেছে তার দলিল কি, সাফাতের 36 নম্বর আয়াত 35 নম্বরে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলি ইস্তাকবিরুন, সেই ইস্তাকবিরুনের রূপরেখাটা কি সেটা বলা হচ্ছে, তারা বলতো ওয়াকুলুনা আইন্না লা তারিকু, আমরা আমাদের আলেহাদেরকে তরক করব, বর্জন করব, ছেড়ে দিব, ত্যাগ করব, লেশায়রি মজনুন, এক পাগল উম্মাদ কবির কথায়। তাহলে এখানে বোঝা যায় তারা বুঝতে পেরেছিল লা ইলাহার মধ্যে কি আছে, বর্জন করা আছে, বর্জন করা আছে বলেই তারা বলল লা তারিকু আলিহাতিনা, তারিকু না ছিল এজাফত কারণে নুন পড়ে গেছে, আমি আসলো ওই যে হেদায়েত উন্নত পড়ে আসছো, এলাম আন্না নুন আত তাসনিয়াতে মাকসুরাতুন আবাদা ওয়া নুন আল জামই মাফতুহাতুন আবাদা ওয়া কিলাহুমা তাসকুতানি ইনদাল ইযাফা। তো এটা হইছে এখানে আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের এলাহাদেরকে আলেহাদেরকে বর্জন করব, লেশায়রি মজনুন, একজন পাগল উম্মাদের কথায়, একজন কবির কথায়। তারা পাইল কোথায় যে লা তারিকু যে বলল পাইল কোথায়, লা ইলাহার মানে তারা বুঝতে পেরেছে যে এখানে কি আছে। সুতরাং যদি বর্জন করা না হয় তাহলে কি হবে, তাহলে মুসলিমদের সাথে আর কুফফারদের সাথে কোনো পার্থক্য থাকলো না। এজন্য দেখেন এই যে তারা গালিগুলো দিল, আল্লাহ তাআলার প্রতিবাদ করেছেন। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 39 নম্বর আয়াতে বলা আছে আমা আল্লামনাহু শিয়রা আমা ইয়ামবাগীলা, আমি তাকে কবিতা শিক্ষা দেইনি এবং কবিতা তার জন্য শোভনীয় নয়। আবার অপর দিকে আল্লাহর রাসূলকে মাজনুন বলেছে, এটার জবাব দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরায় নূনের ভিতরে, নূন আল কালামে, সূরা কলমের ভিতরে, ওখানে বলা আছে মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার আর রবের নেয়ামতে অনুগ্রহে আপনি উম্মাদ নন, পাগল নন। আয়াত নম্বর হচ্ছে এক থেকে দুই নম্বর আয়াত, 68 নম্বর সুরা কলম এর এক দুই নম্বর আয়াত। দুই নম্বর দলিল কুফফারদের আমরা দেখব, চেক করব যে তাদের সঙ্গে আমাদের গণ্ডগোলটা কোন জায়গায়। এটা আমরা দেখি যারা সুরা সাদের পাঁচ নম্বর আয়াত পেশ করা হয়েছিল, সেখানে বলা আছে ওয়াকাল আল কাফিরুনা হাদা সাহেরুন কাজ্জাব। ওয়াকাল আল কাফিরুন, কাফেররা বলল হাদা সাহেরুন কাজ্জাব, এ তো হচ্ছে জাদুকর এবং কাজ্জাব, মিথ্যাবাদী। এখানে একটা আমি শিরোনাম দিয়েছি গালির সংখ্যায় আরো সংযোজন, আগে ছিল দুইটা, কি কি? শায়রুম মজনুন, আর এখন হল কি? সাহেরুন কাজ্জাব। এরপরে তারা বলল আজআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সে কি সমস্ত ইলাহাদেরকে এক ইলাহে কেন্দ্রীভূত করে দিল? এটা বড় আশ্চর্য কথা, যেটা আমরা গতকাল বলেছিলাম। এখানে পরিষ্কার বোঝা গেল কুফফাররা বুঝতে পেরেছিল গন্ডগোলটা কোন জায়গায়, লা ইলাহার মধ্যে কোথায়, যে তারা বলল আজআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সে সমস্ত আলিহাদেরকে, সমস্ত মাবুদদেরকে এক ইলাহের মধ্যে সীমাবদ্ধ করে দিল। আমাদের এত দেবদেবী, এত আল্লাহ, এত মাবুদ, এত সবকিছু বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক সব করতে হবে। তাহলে তারা বুঝতে পেরেছিল যে মূল পার্থক্য কোন জায়গায়, লা ইলাহার মধ্যে। এগুলো ক্লিয়ার হচ্ছে তো নাকি? এরপরে এ পর্যন্ত না, এরপরে আল্লাহ তাআলা আরো একটা বুলেট ছেড়ে দিয়েছেন, এটা আরো মারাত্মক বুলেট। এটা সূরা বনী ইসরাইলের 46 নম্বর আয়াত। এখানে পরিষ্কার উল্লেখ করেছেন ওয়াহদাহু, খালি লা ইলাহা না, এবারে আরেকটা বুলেট যোগ হলো, ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কোরআনে ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারহিম নুফুরা। সূরা বনী ইসরাইল 46 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কোরআনে ওয়াহদাহু, যখন আপনি কোরআনে আপনার রবের এককত্ব বর্ণনা করবেন, ওয়াহদাহু, এখানে কি শব্দ যোগ হলো? ওয়াহদাহু, এই ওয়াহদাহু শব্দটা উল্লেখ করলেন, এক আল্লাহ। ওয়াল্লাউ আলা আদবারহিম নুফুরা, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, নুফুরান অনীহা বশত, নেফরাত করে, অনীহা প্রকাশ করে তারা ওয়াল্লাউ পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। এখানে ক্লিয়ার হয়ে গেল ওয়াল্লাউ শব্দের অর্থ হল মানে কি করা, পিঠ ফিরাইয়া পলায়ন করা। তো ওয়াল্লাউ মানে পৃষ্ঠ প্রদর্শন করে তারা চলে যায়, নুফুরান এটাকে ঘৃণা করে, এটাকে অনীহা প্রকাশ করে তারা চলে যায়। এখানে আমরা দেখলাম আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন যে কুফফাররা আল্লাহর জিকির করলে অসুবিধা মনে করে না, মনে করে কোন জায়গায়, লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু, এখানে ওয়াহদাহু চলে আসলো, এক ইলাহের আনুগত্য, এক আল্লাহর কমান্ড মানতে যদি বাধ্য করা হয়, বলা হয়, তখন তারা কি করে? তাহলে খালি আল্লাহর জিকির করতে অসুবিধা নাই, আল্লাহর জিকির ওরাও করে, হিন্দুরাও ভোর রাত্রে উঠে কিভাবে ডাকাডাকি করে, সন্ধ্যার সময় আবার কি করে ঢোল বাজায়, আর ওদের সৃষ্টিকর্তাকে ডাকে, খ্রিস্টানরাও ডাকে, এহুদি তো আপনি দেখলে আর আশ্চর্য হবেন। আপনার যখন ওসামা বিন লাদেনকে যখন গুলি করলো, যে তো তারপরে ওবামাকে যে সংবাদটা পৌঁছেছিল, আজকের যুগান্তর পত্রিকা আছে, সেখানে লেখছে যে ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের সন্তুষ্টির জন্য জিরোনুমা করা হয়েছে, তার মানে হলো ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। এই সংবাদটা দিল কি বলে? ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য। তো তারা এক তোলে ঈশ্বর মানে, দুই নম্বরে ঈশ্বরকে সন্তুষ্ট করছে, তিন নম্বরে জেহাদ করছে। এগুলো কি করছে? জেহাদ করছে। আপনারা আশ্চর্য হবেন, বুশ যখন ইরাকে সৈনিক পাঠায়, আফগানিস্তানে পাঠায়, তখন সে প্রথম ক্রুসেড, ক্রুসেড, ক্রুসেড তিনবার বলেছে, মানে এটা ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ, তোমরা ওখানে গেলে তাদের ভাষা শহীদ হয়ে যাবে। তো তারা তো জেহাদ করার জন্য আসতেছে, তারা আল্লাহ বিশ্বাস করছে না, তারা নিজেদের জমি ত্যাগ করে, নিজেদের ভূমি ত্যাগ করে তারা আফগানিস্তানে পাহাড়ে পর্বতে, কষ্ট তো কম করে না ওরাও, আপনারা কি মনে করছেন ওদের কষ্ট নাই? এ বন্ধু কত সৈন্য মরছে ওখানে, তোর কষ্ট করছে না ওরা? কেন কষ্ট করছে? খালি কি দেশের জন্য, আর চাকরির জন্য? চাকরির জন্য কেউ জান দেয় না, তাদেরকে বোঝানো হয়েছে যে এটাতে তোমরা সওয়াব পাইবা, পরকালীন মুক্তি নির্ভর করে উপরে। আমরা যেমন শাহাদাতের মর্যাদা বহন করি, ওরাও কি করে? এই জন্য আপনাদের সময় থাকলে ওদেরকে বলেন, ওই যে এখতিয়ার আছে বললো, এগুলো ভিডিও আছে প্রত্যেকটার, যখন এদেরকে পাঠানো হয় তখন এদের মাথায় বাইবেল রেখে গির্জা, তারপরে কি করা হয়, এদের পাঠানো হয়, এদের ধর্মযুদ্ধে পাঠায়, হ্যাঁ বাইবেলের চুমু খায় তারা, মাথায় রাখে, শপথ করে আসে যে আমরা ধর্মযুদ্ধে যাচ্ছি এবং এখান থেকে আমরা পৃষ্ঠ প্রদর্শন করবো না, পালাবো না। ইসলামে যেমন জেহাদের ময়দান থেকে পালানো কি হারাম, আকবরুল কাবায়ের যে সাতটা তার মধ্যে একটা আল ফেরার মিনাজ জাহফে, মানে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা আমাদের যেমন গুনাহে কবিরা আকবরুল কাবায়ের অন্তর্ভুক্ত, ওদের ধর্মও কি, সেজন্য তারা পালাবে না, এই শপথ করে আসছে। আপনারা তো মনে করছেন যে বোধহয় এমনি আমাদের দেশে এটি মনে করে, ওরা এমনি যুদ্ধ করতে আসতেছে, এমনি যুদ্ধ করতে চাকরির জন্য এরকম করতে আসে না কেউ, এটা ক্লিয়ার। তাহলে এটা গন্ডগোলটা কোন জায়গায় আমাদের মনে রাখতে হবে, এই জন্য বলা আছে যে ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কোরআনে ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। কোরআনুল কারিমে আরো একটা আয়াত আছে, সূরা জুমার 39 নম্বর সূরার 45 নম্বর আয়াতে, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়াইদা যুকিরাল লাযিনা মিন দূনিহি ইদা হুম ইস্তাবশিরুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এককত্বের আলোচনা করা হয়, এক আল্লাহর আলোচনা করা হয়, ইশমাআজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুন, তখন যারা লা ইউমিনুন পরকালে আখিরাতে বিশ্বাস করে না, লা ইউমিনু বিল আখিরাতে, তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায়, ইশমাআজ্জাত সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। কুলুবুল লাযিনা লা ইউমিনুন, যারা পরকালে বিশ্বাস করে না, ঈমান রাখে না, ওদের অন্তরগুলো সংকুচিত হয়ে যায়। ওয়াইদা যুকিরাল লাযিনা মিন দূনিহি, আর যখন আল্লাহ ব্যতীত অন্য ইলাহদের আলোচনা করা হয়, ইজা হুম ইস্তাবশিরুন, তখন তারা খুব খুশি হয়। তাহলে এখানে আরো স্পষ্ট হয়ে গেল, যদি আপনি আল্লাহরও ক্ষমতা আছে সাথে পীরশাবদেরও ক্ষমতা আছে, মাজারওয়ালারও ক্ষমতা আছে, এটা যদি বলা হয় তাহলে খুব কি খুশি হয়ে যায়। যে কালকে দেখেন একটা লোক আসলো, কথা বললাম আমার সাথে, তো ও লোক বলতেছিল যে ওনার এলাকায় আমি নিয়মিত কিছু লেকচার দিই, আমার লেকচারে যারা বসে তারা তো জানে, তো আগে ওনারা একসাথে মাজারে যেত, আজমির যেত, অনেক গ্রুপ মিলে যেত, তো এই গত পরশুদিন একটা গ্রুপ যাচ্ছে, তো ওই গ্রুপের মধ্যে ওনার এক বন্ধু আছে, সে নিয়মিত আমার লেকচার শুনে, তো আগে জানায় নাই, যখন যাবে ওই সময় ফোন করে বলছে, দেখো দোস্ত আমি যাচ্ছি, তুমি ওকে বাধা দিও না, কালকে হ্যাঁ আমি শোনাচ্ছিল, বাধা দিও না। এরপর ওখান থেকে ফিরে আসার পরে কারো সাথে সে মন্তব্য করেছে যে ওখানে গিয়ে আমি খুব আত্মতৃপ্তি পেয়েছি, মনের প্রশান্তি পেয়েছি, খাজা বাবাকে স্বপ্নে দেখেছি, এবং আমার জন্য এইবার কেমন ব্যবসা বাণিজ্য সব ভালো হচ্ছে। এটা তার মনের মধ্যে মানে শয়তানে খুব ভালো করে ধরেছে এইবার, কারণ তাওহীদের আলোচনা শুনতে শুনতে একটু যা ঠিক হয়েছিল, শয়তান যে তাকে নিতে পারলো, এই জন্য শয়তান খুব চেষ্টা করেছে, এখন তাকে যেখানে যা লাগে শয়তান সব সহযোগিতা করছে। এই যে বিষয়গুলো এই কালকে যে দেখেন না লোকটা এখানে, সে এগুলো শোনাচ্ছিল, সে ডাক্তার, তো এই বিষয়গুলো শোনাচ্ছিল যে ওদের এই অবস্থা কি করব, ওনার উপরে ঝড়চাপটা আছে অনেক, মানে যে এলাকার লোক সে এলাকায় মাশাআল্লাহ বেশ প্রভাবশালী লোক, কিন্তু এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে প্রথমে ক্ষিপ্ত হলো যারা আগে ওনার থেকে মিলাদের পয়সাটা সবাই তো আগে মিলাদ পরে তো মাজার দেখত, তো তারা প্রথমে দেখলো যে এখানে মিলাদের দাওয়াতটা দেয় না, কি হলো, তো পরে একদিন সবাইকে দাওয়াত দিল, আর সেই দিন একটা লেকচার ছিল, পুরনো লেকচার, ওরা তখন বুঝতে পারলো জিনদের মতো, এতদিন খুঁজতেছিল কি হলো, জিনারা যখন কোরআন নাজিল হয় তো ওরা আগে আসমানে উঠতে পারত, ফেরেশতাদের পরামর্শ শুনত, তো এখন কোরআন নাজিল হওয়ার পর এটা বন্ধ হয়ে গেছে, তালাশ করতে লাগলো পুরো দুনিয়াতে কি হলো। পরে একদিন আর রাত্রেবেলা তারা শুনতে পেল আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছিলেন, যারা সূরা জিনে আছে, ইন্না সামিনা কোরআনান আজাবা, তো তখন তারা বুঝতে পারলো যে এই কোরআনের কারণেই আমরা আর যেতে পারছি না, তো যখন ওই মজলিসে আসলো আর লেকচার শুনলো তখনই বুঝতে পারলো যে এই কারণেই ওনার মিলাদ বন্ধ হয়ে গেছে, আগে মিলাপ পড়াইতো, কমপক্ষে এক একজনকে 5,000 টাকা দিত। তো এটা ব্যাপার না, বিশাল ব্যাপার না। তো এখন কি করে, 5,000 টাকা দেয় না, তো কি করা হবে? পুরা ব্যবসা বন্ধ। আর উল্টা আগে যে মিলাপ টেট পড়েছে সে পয়সা ফেরত চায় মাঝে মধ্যে, আগে যে মিলাপ টেট পড়ছে আমার পয়সা করে পয়সাগুলো ফেরত দিয়ে দেন, ভুল করেছে অনেক। এরকম অবস্থা, ওনার হাসপাতাল আছে একটা, হাসপাতালটা ভেঙে দিবে, এরকম চক্রান্ত করতেছে, হাসপাতাল ভেঙে উৎখাত করবো ওখান থেকে। তো যাই হোক, আল্লাহ হেফাজত করবো ইনশাআল্লাহ। এগুলো তো বলা হচ্ছিল, আল্লাহ তারা এখানে বলছেন যখন এক আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের অন্তরগুলো সংকুচিত হয়ে যায়, মনটা খারাপ লাগে, বিরক্তি বোধ করে। আর যখন ওয়াইদা যুকিরাল্লাহ দিনা মিন দুনিহি, আর যখন আল্লাহ ছাড়াও অন্যদেরকেও জিকির করা হয়, আল্লাহও জিকির করে, আল্লাহ আছেন, আবার বুজুর্গদের ক্ষমতা আছে, পীরদের ক্ষমতা আছে, এগুলো উল্লেখ করা হয়, ইজা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা খুব খুশি হয়ে যায়। এখানে আল্লাহ তারা ওদের চিত্রটা খুব সুন্দর করে ধরেছেন, আজব ভাবে ধরেছেন, ওদের মনটা খারাপ হয়ে যায়, ক্ষোভে ফেটে পড়ে যায় এরকম ভাবে। আর যখন আল্লাহর আলোচনার সঙ্গে ওদের পীর বুজুর্গ আলোচনা করা হয় তখন তারা কি করে, আমি এখানে নিয়ে আসছি, তাওহীদের কথা বললে পাথর বৃষ্টি বর্ষণ হবে, গালিগালাজের তুফান বয়ে যাবে, বৎসনা তিরস্কারের বাজার গরম হয়ে যাবে, সরগোল শুরু হয়ে যাবে। আর যে আল্লাহর সাথে ঘোড়াশা, গাদাশা, ইঁদুরশা, বাদরশা, লেচুশা, গোলাপশা ইত্যাদি যোগ করা হয় তাহলে আনন্দ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে, বাহবা পাওয়া যাবে, হাদিয়া তো পকেট ভরে যাবে, হালুয়া মিষ্টি স্তূপ লেগে যাবে, খাদেম খোদ্দামে লাইন লেগে যাবে, আরো বড় বড় ইমারত নির্মাণ করা যাবে যদি কি করা হয়, আল্লাহর সাথে এইগুলো যোগ করে দেওয়া হয়। আর এটা না করলে পরে তার আরো ক্ষতি হবে। কোরআনের আরো একটা আয়াত আছে সম্পর্কে, সূরায়ে আল মুমিনুন 40 নম্বর সূরার 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে বলছেন, যালিকুম বিআন্নাহু ইযা দুআইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তুমিনু فالحكم لله العلي الكبير ذلكم بانه اذا دعي الله وحده যখন শুধু এক আল্লাহকে ডাকা হতো কাফারতুম তখন তোমরা অস্বীকার করতে, ওয়াইন ইউশরাক বিহি আর যদি আল্লাহর সঙ্গে শিরিক করা হতো তো মেনু তাহলে তোমরা ঈমান আনতে। এটাও আল্লাহ তাআলা ওদের চরিত্রকে তুলে ধরলেন যে আল্লাহর সঙ্গে অন্যকে ডাকা যদি হয়, হাজত রাওয়া, মুশকিল কুশা আছে না এগুলো, এরকম বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, খাজা নওয়াজ, এগুলো কি? গরিব নওয়াজ, এসমে ফাইল তরকিবি, গরিব আর নওয়াজ দুটা মিলে হলো গরিব কো নওয়াজ নেওয়ালা, যে গরিবকে দায় দাতা, দাতা যা পাকিস্তান ইন্ডিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলে দাতা, ঈদে মিলাদের সময় ওরা কি করে গান গায়, রাস্তা রাস্তা মিছিল করে, দাতা কি আমদ মারহাবা, শোনো না এই গানগুলো, এগুলো গান আছে বেদাতিদের, সুন্দর সুন্দর গান আছে, শুনলে মনে করো তোমার শুনতে বাধ্য ভালো লাগবে, এত আশ্চর্যজনক গান, কি গান, পুরা হিন্দুরা পর্যন্ত দাঁড়াই যাও গান শোনার জন্য, এটা আছে বোধহয় এখানে এদের কাছে আছে, যে ফারহান কাদেরীদের কি কি আছে না পুরা দুনিয়ার, এগুলোর কি আছে, ওর বাপকে তো সৌদি আরব যাওয়া বন্ধ করে দিচ্ছে, ধরে শায়েস্তা করছিল পুলিশ পিটিয়ে পিটিয়ে করছে, এই গানগুলো নিয়ে সৌদি আরব পর্যন্ত ঢুকেছিল। তো যাই হোক, তো বলা হচ্ছিল এখানে বলা আছে যেটা তা হচ্ছে যে বান্দা নামাজ, গরিব নামাজ, খাজা নামাজ, জুলফে দারাজ, গেসু দারাজ, এগুলো কি? বুজুর্গদের স্তর, বুজুর্গদের মধ্যে বিভিন্ন স্তর আছে, জুলফে দারাজ হচ্ছে এক স্টাইলের চুল, গেসু দারাজ হল দুই পাশে জটলা পড়লে গেসু দারাজ হয়, আর যদি পুরা মাথায় জটলা পরে নিচের দিকে যায় তো ওটা হলো কি হবে, ওটা জুলফে দারাজ। এরকম ভাবে খাজা নামাজ, বান্দা নামাজ, গরিব নামাজ, এগুলো সবই এক একটা, আজমিরি হল গরিব নামাজ, খাজা গরিব নামাজ, উনি গরিব নামাজ। আর হায়দরাবাদ যেটা টিপু সুলতান এলাকা, ওখানে একটা বিশাল মাজার আছে, আমাদের দেশে মানুষ বোধহয় খবর পায় না, ওখানে ওটা হল গুলবর্গা দরবার শরীফ, ওটা হলো বান্দা নামাজ, ওটা আরো বড়, বান্দা নামাজ মানে যে এটা তো হলো গরিব নামাজ, খালি গরিবকে দেয়, আর উনি হলেন কি, বান্দা নামাজ, সমস্ত আমভাবে বান্দাদের সবাইকে নামাজ করে। তো এই যে গুলবর্গা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, এই শরীফ শব্দটা লজ্জা পাচ্ছে, এতে শরীফের সরাফত নষ্ট হয়ে গেছে, কি কারণে সব জায়গায় শরীফ, হ্যাঁ ওরস শরীফ, ওরস মানে কি? ওরস মানে নতুন বধু, নতুন দুলহান। ওরা বলতে চায় যে পীর যেদিন মারা যায় সেদিন আল্লাহর সঙ্গে মিশে যায়। যেমন দুলার দুলহান কি হয় বাসর রাতে মিলন ঘটে, এরকম বুজুর্গেরা মারা গেলে পরে ওই রাত্রে আল্লাহর সাথে মিলন হয়ে যায়, এই জন্য ওটার নাম হচ্ছে ওরস। ওরস মুবারক, বরকত পাই ওরস। হ্যাঁ যেটা বলা হচ্ছিল এই যে মহাপবিত্র, এগুলো কি? মহাপবিত্র হলে কুদ্দুসের তর্জমা, কার তর্জমা? কুদ্দুস কার নাম? মহাপবিত্র ওরস শরীফ। তার মানে এটা ওরা মিলাচ্ছে, কুদ্দুস যেহেতু আল্লাহ মহাপবিত্র, তো মহাপবিত্র আল্লাহর সঙ্গে যে কি হয় মিলন হয় সেটা কি হবে? মহা ওরস, মহাপবিত্র ওরস। এটা রহস্য আছে, প্রত্যেকটা শব্দ যারা তৈরি করে এটা এমনি তৈরি করে তা না, এটার মধ্যে ওদের রহস্য নিহিত আছে। এগুলো আমাদের কাছে কিতাব আছে, আমার ওই সব পীরদের আট্রশির বই যতগুলো আছে এই স্তূপ করা আছে। এরকম মাজবান্ডারের বই আছে, এরকম এমনি আরবির বই আছে, মনসুর হাল্লাজের বই আছে, এগুলোতে এই বিষয়গুলো ক্লিয়ার করেছে ওরা। আর আমাদের দেশে যারা একেবারে ওদের মধ্যে সুফিবাদের গোড়া যারা আছে এরা ভালো করে জানে এগুলো। তো বাহরহাল যারা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন দালিকুম বিআন্নাহু ইযা দুআইয়াল্লাহু ওয়াহদাহু, যদি শুধু এক আল্লাহকে ডাকা হয় কাফারতুম, তাহলে তোমরা তা অস্বীকার করো, কাফের হয়ে যাও। ওয়া ইন ইউশরাক বিহি, আল্লাহকে ডাকার সময় যদি এদেরকেও শরীক করা হয়, এরাও কিছু দেয় এদেরকে ডাকা যায়, তাহলে তুমিনু, তাহলে তোমরা ঈমান আনো। এজন্য তারা এগুলো বাইর করেছে, হাজত রাওয়া, মুশকিল কুশা, কাশফখোলা, হাজের নাজের, আলেমুল গাইব, এই যে বিশ্বাসগুলো আছে এগুলোর ভিত্তি এখানে। এবারে আমরা আসব কোরআনুল কারিমের এই বিষয়গুলো যখন আমরা জানতে পারলাম, আমরা এখন দেখব নবীরা যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন তখন তার উম্মতরা কি কি উত্তর দিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াত, 14 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বলছেন আলাম ইয়াতিকুম নাবাউল লাযিনা মিন ক্বাবলিকুম ক্বাওমে নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়াল লাযিনা মিন বাদিহিম লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ জাআতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী ক্বাওমে নূহ, আদ এবং সামুদ এবং তাদের পরবর্তীদের খবর পৌঁছেনি? তাদের বিষয়ে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তাদের কাছে তাদের পয়গম্বরগণ প্রমাণাদি নিয়ে আগমন করেন। তারপরে নবীদেরকে তারা উত্তর দিল কি? কোরআনুল কারীম সূরা ইব্রাহিমের 10 নম্বরতে বলা হয়েছে ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরাও তো আমাদের মতো মানুষ। তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তোমরা চাও আমাদের পূর্বপুরুষগণ যা করেছে এর থেকে বারণ করতে চাও। এটা প্রথম বিষয় যে পূর্বপুরুষরা যা করেছে, বাপ দাদার যুগ থেকে করে আসছি, এটা তোমরা আমাদেরকে ছাড়াতে চাও। নবীরা কিন্তু এখানে কোনো বুজুর্গের নাম নেন নাই, দেখা যায় যে এরা মানুষকে খেপাচ্ছে। কি বলে? নূহ আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন তিনি এখানে বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যেটা আমরা আগে বলেছিলাম। সঙ্গে সঙ্গে এই লোকগুলো প্রতিবাদ করে কি বলল? وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسر, তারা বলতে লাগলো খবরদার তোমরা তোমাদের আলেহাদেরকে বর্জন করবে না, তোমরা বর্জন করবে না, ত্যাগ করবে না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরকে। এটা কি হলো? এটা হচ্ছে এই তাওহীদের দাওয়াত যখন দেওয়া হয় তখন তারা পূর্বপুরুষদের এবং কিছু বুজুর্গদের নাম উল্লেখ করে। তাহলে কি এরা ভুল করেছে? আব্দুল কাদের জিলানি ভুল করেছেন, মঈনুদ্দিন চিশতি ভুল করেছেন, শাহজালাল আহমদ ভুল করেছেন, থানভী সাহেব ভুল করেছেন, এরকম আমাদের কাছেও যাদের গুরুত্ব আছে এদের নাম নিয়ে দলিল পেশ কর, তখন তুমি কি বলবা? হয়তো চুপ থাকতে হবে আর নয় সত্য কথা বলতে হবে। এই জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন এই ওয়াদ, সুয়া, ইয়াউক, ইয়াগুস, নাসর, এগুলো ছিল নূহ আলাইহিস সালামের পরবর্তী কিছু বড় বড় আল্লাহওয়ালা লোক। তাফসীর ইবনে কাসির দেখবেন কানু কওমান সালিহিন ফি কওমি নূহ মিন বাদি নূহিন, নূহ আলাইহিস সালামের মৃত্যুর পরে এরা ছিল ওই নূহ আলাইহিস সালামের শিষ্যদের মধ্যে অনেক বড় বড় আলেম। এরা যখন মৃত্যু হয়ে গেল তখন শয়তান আসলো এদের কাছে, এত বড় বড় বুজুর্গেরা সব মরে গেল, তোমাদের উপর আল্লাহর গজব আসবে, কাজে তোমরা তওবা করো। কে নসিহত করছে? শয়তান ওয়াজ করছে, তোমরা ঠিক হয়ে যাও, তওবা করো। আর হ্যাঁ, ওনারা যে কথাগুলো বলতেন অসময় তো মানো নাই, এখন একটা কাজ করো, ওনাদের কিছু মূর্তি তৈরি করো, তৈরি করো, ওনারা যেখানে বসে দার্স দিতেন তোমাদেরকে বাণী শুনাইতেন ওই জায়গায় বসাও, এরপর ওনাদের কথাগুলো প্রচার করো, আর মনে মনে এই ধারণা করো যে ওনার মুখ থেকে বের হচ্ছে, তাহলে তাসির বেশি হবে। তাহলে কি হবে? তাসির বেশি হবে। এই লোক পীরদের বক্তব্য। এইভাবে মূর্তি তৈরি করলে, এই লোকেরা মূর্তি কিন্তু পূজা করে নাই, এরা শুধু মূর্তি তৈরি করে ওখানে মূর্তির সামনে বসে ওনাদের সেই বক্তব্যগুলো প্রচার করত। এরপরে আস্তে আস্তে নতুন প্রজন্ম, তারপরে আরেক প্রজন্ম, এইভাবে আস্তে আস্তে মূর্তি পূজা তৈরি হয়, শুরু হয়। তাহলে মূর্তি পূজা একদিনে আসে নাই। এই যে ওয়াদ, সুয়া, ইয়াওক, ইয়াগুস, নাসার, এইগুলোর বিরুদ্ধে কিন্তু নূহ আলাইহিস সালাম বলেন নাই। তো এগুলো কেন বলা হলো? বলা হচ্ছে এগুলো দিয়ে জনগণকে খেপানো, জনগণকে, আপনিও যখন তাওহীদের দাওয়াত দিবেন তখন জনগণকে খেপানোর জন্য কিছু কথা বলা হবে। তাহলে এই বুজুর্গরা কম বুঝেছেন, এরা কি ইসলাম বুঝে নাই, এই বিষয়গুলো চলে আসবে। ওই যে কুষ্টিয়া যে আছে না আবদুল্লাহ জাহাঙ্গীর, গতকালকে ওদের একটা লেকচার দিছে যে দেশের সরকারের আইন মানা ফরজ, আমাকে কয়েক জায়গাতে ফোন দিল আজকে যে এটা কি হবে, এরা কি বুঝে না। আমি বললাম হ্যাঁ, এরা একটা আয়াত দিয়ে দলিল পেশ করেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াত দিয়ে। কিন্তু এরা চিন্তা করে নাই, আতিউল্লাহ এখানে আতিউ শব্দ আছে, আতিউর রাসূলের শুরুতে আতিউ শব্দটা আছে, কিন্তু ওয়া উলুল আমরি মিনকুমের জায়গায় কি নাই, আতিউ নাই। কারণ উলিল আমরের আনুগত্য করা যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত সেই উলুল আমর শাসকদের হুকুম মানা যাবে। আর যদি তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যে না থাকে তাহলে এরা উলুল আমর না, এরা উলুল খামর। এরা কি? উলুল খামর, এরা মদের হেফাজতকারী, মূর্তির হেফাজতকারী। উলুল খামর, খামর মানে কি? তো মদের হেফাজতকারী। আর এদের সূত্রটা কোত্থেকে? এরা সৌদি আরবে পড়াশোনা করেছে, সৌদি আরবের ওটা বিশ্বাস যে ওদেশের বাদশাহ হলো খলিফাতুল মুসলিমিন, তো তার কাছে বায়াত দিতে হয়, বায়াত দেয়, একটা বায়াত হয় খাস হলরুমে বিশাল আকারের শান শওকাতে, আর একটা বায়াত হয় আম বায়াত, যে আমাদের যেমন যমুনা ব্রিজের ওখানে অনেক খোলা মাঠ আছে, এরকম রিয়াদে ওভার ব্রিজ আছে, ওর নিচে বিশাল খোলা মাঠ আছে, এখানে আম বায়াত হয়েছে। আবদুল্লাহ যে বসলো সেদিন বায়াত, আমি যখন সৌদি আরবে ছিলাম, তো বিশাল আকারের বায়াত হচ্ছে। এই যে বায়াত গুলো নেওয়া হচ্ছে এগুলো কি? এগুলো উদুল খামরদের বায়াত, উদুল খামর। এরা আমেরিকান সৈনিকদেরকে ঠিক মরে, এদেরকে সবচেয়ে বড় বন্ধু, এরা জেদ্দা আছে, দাম্মাম আছে, রিয়াদে আছে, সব জায়গায় আছে এরা, এবং এদেরকে গুরুত্ব দেয় অনেক বেশি। কোরআনের আয়াতে কি বলে? ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ ওদের সঙ্গে বন্ধুত্ব করবে, অভিভাবক বানাবে, ওদেরকে মুরব্বী বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে ওদেরই একজন, সে ওদেরই একজন। এই আয়াত অনুযায়ী সৌদি আরবের প্রশাসনে যারা আছে কমপক্ষে তারা কি? ইহুদি খ্রিস্টানদের বন্ধু, ফাইন্নাহু মিনহুম, এটা পরিষ্কার। এই ফতোয়াগুলো যারা দেয় এদের একটা লাজনাতুদ দায়েমা আছে, কি আছে? আল লাজনাতুদ দায়েমা, আমরা এটাকে বলি আল লাজনাতুন নাইমা, আল লাজনাতুন নাইমা আন আহওয়ালিল উম্মাহ, মানে যারা মুসলিম উম্মার পুরো দুনিয়ার খবর থেকে ঘুমানো আর খালি কি করে কিছু তাওহীদের কথা বলে, তা হচ্ছে গরিবের তাওহীদ, গরিবরা যে শিরিক করে, ওই যে মাজার পূজা, পীর পূজা, এগুলো আছে, এগুলোর বিরুদ্ধে ওরা বলে। আর একটা যে ভিআইপি শিরিক, যেটা রাষ্ট্রীয় শিরিক, যেটার বিরুদ্ধে নবীরা বলেছেন, এইখানে ওদের বক্তব্য নাই। এখানে তারা মাশাআল্লাহ, তারা কি? উলুল আমর, তাদের আনুগত্য করতে হবে, শাসকের হুকুম মানার ফরজ। তা আমি বললাম যে আচ্ছা, শাসকরা তো সামনে এই 16 আগস্টে ছুটি দেওয়া হচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এর কি হবে? শ্রদ্ধা নিবেদন করতে হবে, তো ওনার মাজারকে ফুল টুল দিয়ে আসুক, এটা তো সরকারের নির্দেশ, এটা মানা দরকার। এরকম সরকার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে, এই মূর্তিগুলো প্রতি শ্রদ্ধা জানানো দরকার, একুশে ফেব্রুয়ারি ফুল নিয়ে যাওয়া দরকার, ওনাদের যাইতে হবে এগুলো সরকার হুকুমেগুলো। এই যে বিষয়গুলো মানুষকে বিভ্রান্ত করছে, এখন বিষয়টাকে আমি যখন উত্তর দিলাম তো বললো যে তাহলে উনি এত বড় বড় উনি কিতাব লেখে, এত কিছু পড়াশোনা, উনি কি এগুলো বুঝে না? আমি হ্যাঁ এই কথাটাই বলা আছে কোরআনে যে ওনারা কি এত বুঝে না, আমাদের এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এত বড় পীর, এরা কি বুঝে না? সে এতগুলো বই লেখলো এই জিনিসটা বুঝে না? উনি বুঝে কি বুঝে না এটা অনেকে জিজ্ঞেস করেন। উনি তো এখনো জীবিত আছে, মরলে তো আরো সমস্যা, মরলে তখন আমাদের আর দলিল পেশ করবে, মারা গেছে জিজ্ঞেস করার সুযোগ নেই, জিজ্ঞেস করা যাবে, জীবিত আছে জিজ্ঞেস করো। এরাও তো তাওহীদের বই লেখে, শিরিকের বিরুদ্ধে বই লেখে, এদের শিরিকটা হচ্ছে কোন পর্যন্ত? গরিবের শিরিক যেগুলো আছে, মাজার পূজা, পীর পূজা, ওই টিয়া পাখি এইগুলো আর কি। আর একটা যে রাষ্ট্রীয় শিরিক, যেটা ভিআইপি শিরিক, যেটা এটার ব্যাপারে তারা কি, তাদের কোন আলোচনা নাই। ওই ভিআইপি শিরিকের যে মূলত পাঠন করতে হবে এটার ব্যাপারে কথা নাই, আর এটার মোকাবেলায় যেটা আছে সেটার ব্যাপারে কথা নাই। এই জন্য মনে রাখতে হবে তাওহীদের দাওয়াত দেয় অনেকেই। গতকালকে রেডিওতে বক্তব্য দিয়েছে টেলিভিশনে, গতকালকে আবদুল্লাহ জাহাঙ্গীর গতকালকে টেলিভিশনে বক্তব্য দিয়েছে, তাকে কোন একটা বোন প্রশ্ন করেছে যে অনেকে সারা বিশ্বে একদিনে রোজা রাখে, একদিনে কি করে ঈদ করে, চাঁদ যেখানে দেখা যায় তারা ওইটা মানে, এটা কতটুকু শুদ্ধ? উনি উত্তর দিলেন যে না এটা সম্পূর্ণ হারাম, শাসকরা যে হুকুম দেয় ওটা মানতে হবে। হারাম হারাম হারাম তিনবার বলছে, সে তিনবার বলছে হারাম হারাম হারাম। আর এরপরেও যদি সূত্র দরকার, আমার কাছে নাম্বার আছে যে মহিলা ফোন করেছিল, তো ওই মহিলার নাম্বার আছে, তো মহিলার নাম্বার দিয়ে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, যে মহিলা নিজের টেলিভিশনে দেখে তারপরে তার সাথে যোগাযোগ করেছে। এবং শনিবারে আমার একটা মহিলাদের একজন প্রোগ্রাম আছে, এই মহিলা আমাকে এই প্রশ্ন করবে আগামী শনিবারে 10টা থেকে প্রোগ্রাম হবে, তো সেই মহিলাদেরকে বলছে সব জড়ো করো, যেখানে যত মহিলা সব জড়ো করো, তাদের যত প্রশ্ন আমাকে করবেন জবাব দেবো সেখানে ইনশাআল্লাহ, এটা মিরপুরে। তো যাই হোক, কারণ হচ্ছে এই লোকগুলো সমাজে অনেক প্রতিষ্ঠিত আলেমদের, মানে যারা মোটামুটি তাওহীদের কথা বলে, তাদের কাছে এদের বই আছে অনেক। এখন যখনই সে এই ফতোয়া দিল, আর সে এইটা জুড়ে দিচ্ছে তার সাথে, এই ফতোয়ার সাথে জুড়ে দিচ্ছে শাসক দেবে, কত বড় মারাত্মক জিনিস। বাংলাদেশ সরকারের আইন মানা ফরজ যদি বলে কেউ, তার তাগুত হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, এর আর কিচ্ছু লাগবে না, এটা তাগুত। কারণ এই সরকারগুলো তাগুত সামনে আসতেছে, তাগুতকে একেবারে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাগুত এগুলো পরিষ্কার তাগুত, কলঙ্কটা পরে, কলঙ্ক তো পরে হবে ইনশাআল্লাহ। ওই তো বললাম যে তাওহীদ কি, যে তাওহীদ না তো, এটা এটা তাওহীদের ঘাড় মটকে দেওয়া। তাওহীদ কাকে বলে আপনি তালাশ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ঘোষণা করেছেন তখন তার দ্বন্দ্ব হয় কার সাথে? তৎকালীন ক্ষমতাসীন যারা ছিল তাদের বিরুদ্ধে। এরকম ভাবে মূসা আলাইহিস সালাম যখন লা ইলাহা ঘোষণা করলেন তখন লা ইলাহার ধাক্কা গিয়ে লাগলো কোথায়? ফেরাউনের গদিতে। লা ইলাহা মানে কোন ইলাহ নাই, কোন ক্ষমতা চলবে না, করো আইন চলবে না, করো। এরকম ভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন লা ইলাহার দাওয়াত দিলেন তখন ধাক্কা লাগলো কোথায় গিয়ে? তখন মক্কার শাসক যারা তাদের উপরে। তার মানে বোঝা গেল, কারণ শাসকরা সমস্ত শিরিকের লালন পালন করে, এই মাজার বলেন, রাষ্ট্রীয় শিরিক বলেন, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বলেন, তৈরি করছে কারা? আপনি জান না একটা মূর্তি ভাঙেন না। আমাদের দেশের অনেক লোকের এই বিষয়গুলো ক্লিয়ার না, যে কারণে তারা বলে আমাদের দেশের যে লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা পড়ে ঠিকই, রাস্তার মোড়ে মূর্তি তৈরি করে কারা? ওই রাজার বাগির পীরের মুরিদরা কয়েকটা বক ভাঙছিল না, ওই যে বলাকা ভবন বিমানের যে বকগুলো চক পাইছে তোমার মতি দিলে যাচ্ছে, ওই যে কোন জায়গার জন্য, তখন আমি সৌদির বসে দেখলাম যে ওরা এই বকের গলার উঠে পালাই দিয়েছিল একটাকে, তো তারপরে কি হয়েছিল এদেরকে? তো এটা তো ওই রকম মূর্তি না। এরপরে যদি শহীদ মিনার ভাঙ্গা যায় তাহলে তো রাষ্ট্রদ্রোহী মামলা হবে, কারণ শহীদ মিনার মারাত্মক জিনিস। তাহলে এই জিনিসগুলো যারা তৈরি করে, এই জিনিসগুলোকে যারা হেফাজত করে, এর বিরুদ্ধে যদি কেউ বলে, তাদেরকে যারা প্রতিবাদ করে, তাহলে এরা কোন পর্যায়ের লোক? এরা যদি হয় উলুল আমর, কোরআনের দলিল পেশ করে, তো মুশকিল। এই জন্য মনে করতে হবে যে বিষয়গুলো আমাদের দেখা, যখনই এরকম দাওয়াত দেওয়া হবে, লা ইলাহার দাওয়াত যখন চলে আসবে তখন তারা বলবে কি, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই নাম চলে আসবে, অমুক বুজুর্গ কম জানেন, অমুক আলেম কম জানেন, অমুক ব্যক্তি কম জানেন, এ বিষয়গুলো চলে আসবে। কওমে নূহ এটা জবাব দিল, কওমে আদ জবাব দিয়েছিল, কালু আজিতানা লিনাবুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাদারা মা কানা ইয়াবুদু আবাউনা। সূরা আরাফের 70 নম্বর আয়াতে বলা আছে, হ্যাঁ আজিতানা লিনাবুদাল্লাহ ওয়াহদাহু, তুমি কি আসছো এর জন্য যে আমরা এক আল্লাহর ইবাদত করব? ওয়া নাদারা মা কানা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদারা যারা ইবাদত করতে ছেড়ে দিব, ওয়া নাদারা আমরা ছেড়ে দিব, মা কানা ইয়াবুদু আবাউনা। কওমে হুদ তারা কি উত্তর দিয়েছিল? সূরায়ে হুদের 53 নম্বর আয়াতে বলা আছে, কালু ইয়াহুদু মা জিতানা বিবাইনাতিন ওয়ামা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিকা ওয়ামা নাহনু লাকা বিমুমিনিন। এখানে বলল যে হুদ, সূরায়ে হুদের 53 নম্বর আয়াত, তা হে হুদ তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসো নাই, আমরা তোমার কথায় আমাদের দেব দেবীদেরকে বর্জন করতে পারি না, আর আমরা তোমার প্রতি ইমান আনয়নকারীও নই, আমরা ইমান আনবই না, তোমার কথা বিশ্বাস করব না। এরকম কওমে সামুদ উত্তর দিয়েছিল, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুআন ক্বাবলা হাযা, হে সালে তুমি তো ইতিপূর্বে আমাদের কাছে বড় আশা ছিলে, তোমাকে নিয়ে আমাদের অনেক বড় আশা ছিল, তুমি আমাদের পীর হবে, আমাদের সমাজে নেতা হবে, এতগুলো আশা ছিল, কুনতা ফীনা মারজুআন ক্বাবলা হাযা, ইতিপূর্বে তুমি আমাদের কাছে বড় আশার পাত্র ছিলে, আতানহানা আর না আবুদা মা ইয়াবুদা আবাউনা, তোমার আল্লাহর কোনো কাজ নাই, আমাদের বাপদাদারা যা এবাদত করে গেছে পূজা করে গেছে সেইগুলোতে বর্জন করা নিষেধ করাই তোমার কাজ, এছাড়া কোনো কাজ নাই। ওয়াইন্নানা লাফি শাক্কি মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, তুমি যেদিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছ তাতে আমরা স্পষ্ট সন্দেহের মধ্যে আছি, এবার আমরা সন্দেহযুক্ত আছি। মাদিয়ানবাসীদেরকে যখন দাওয়াত দেওয়া শোয়াইব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারাও একই উত্তর দিল, ক্বালু ইয়া শোয়াইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। সূরা হুদের 87 নম্বর আয়াত, হে হুদ তোমার কাজ শুধু এটাই, তোমার সালাত তোমার নামাজের কোনো কাজ নাই, তোমার সালাতের কাজ হলেই আমাদের বাপ দাদার যুগ থেকে যেগুলো ইবাদত করে আসছে এগুলোর বর্জন করা, এছাড়া কোনো কাজ নাই। তো এই হলো বিষয়টা, আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমাজেও যখন আমরা সত্যিকার অর্থে তাওহীদের দাওয়াত দিব এই অভিযোগগুলো আসবে, সেই জন্য আপনাদেরকে এগুলো ধরাই দেওয়া। এ পর্যন্ত আমরা আলোচনা করলাম মূলত লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ নিয়ে, এখান থেকে আমরা যে আলোচনাটা শুরু করব তা হচ্ছে তাওহীদের দুই রকম, কয় রকম? আমরা তাওহীদের প্রথমে সংজ্ঞা জানলাম, তাওহীদের দালায়েলগুলো জানলাম, এরপরে এখন আমরা আসব যে তাওহীদের রুকুন কয়টা। এটা আমাদের সমাজে যেহেতু আলোচনা নাই তাওহীদ আকীদা সম্পর্কেও, এই জন্য এগুলো নিয়ে কোনো চর্চা নাই, জানাও নাই। যদি জিজ্ঞেস করা হয় তাওহীদের কয় রুকুন, কয়টা রুকুন মিলে তাওহীদ হয়, তো অনেকেই হয়তো এটা বুঝতে পারবে না যে এরকম কোন প্রশ্ন করা যায় কিনা। অথচ তাওহীদের দুই রুকুন, কয় রুকুন? এটা কোরআনে স্পষ্ট আয়াত আছে, কোরআনুল করিমের সূরায়ে বাকারা এর 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের একটা, এখানে আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি, ফামাই ইয়াকফুর এখানে রাতে জজম, তার মানে শর্তের জন্য আসলো, মান এখানে শর্তের জন্য, মান ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতকে কুফুর করে প্রত্যাখ্যান করে বর্জন করে, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরে আল্লাহর উপরে ঈমান আনে, কয়টা জিনিস হলো? এই দুইটা যে পূরণ করবে শর্ত, ফাকাদ ইস্তামসাকা, ফাকাদ নিশ্চয় কদ লিতাহকিক, ইস্তামসাকা সে শক্তভাবে ধরলো, মাসাকা মানে এমনি ধরা আর ইস্তামসাকা মানে শক্তভাবে ধরেছে, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, উরওয়া মানে হচ্ছে এই যে পাখাগুলো ঘুরে, এই যে ঘুরে যে করাটার সাথে বাঁকা করা ওটার নাম কি? অরোয়া। অরোয়া মানে ধরার জন্য যেটা বাঁকা করা হয় তার নাম কি? চায়ের কাপের যে বাঁকা অংশ ওটার নাম কি? অরোয়া। জগের যেটা বাঁকা অংশটার নাম কি? এরকম ফ্যান ঝুলাবার জন্য রড বাঁকা করে দেয় ওটার নাম কি? তো ওইটা যদি মজবুত না হয় কেউ ওটা ধরে ঝুলতে চায় তা ঝুলতে পারবে? ছিঁড়ে পড়ে যাবে। আবার ওইটা মজবুত ঠিক আছে ধরলো হালকা ভাবে তাহলে কি টিকতে পারবে? এখন কোরআনটা মিলান, আল্লাহ তাআলা কি বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করল, কুফুর করল, অয়ুমিন বিল্লাহি, অয়ুমিন এখানেও জজম, এবং আল্লাহর প্রতি ইমান আনল, শর্ত এই দুইটা কাজ যে করল, ফাকাদ ইস্তামসাকা, সে ব্যক্তি শক্তভাবে ধরল, বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, মজবুত কড়া, মজবুত হাতল কড়া, যেটার সাথে কড়া নারা যেটা ধরা হয়, শক্ত মজবুত হাতল ধরল, লং ফেসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়, এটা কখনো ছিঁড়ে যাবে না, কারণ এমনে হাতলটা মজবুত আর ধরছ কি শক্ত করে, এখন আর কি হবে না, আর শক্তভাবে ধরতে হলে কয় হাত লাগে, স্থান সাকা দুই হাত দিয়ে শক্ত করে ধরা, সে দুইটা জিনিস হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত অয়ুমিন বিল্লাহ, কয়টা হলো, এই দুইটা শর্ত, এই দুইটা রোকন, এই দুটো যদি করে তাহলে ইসতাম সাকা বিল ওরওয়াতুল উসকা, আর নইলে তার রশি ছিঁড়ে যাবে, বিষয়টা ক্লিয়ার হলো, তাওহীদের রোকন কয়টা, কি কি, কুফর বিত্তাগুত, কুফর বিত্তাগুত আর ইমান বিল্লাহ, কয়টা হলো, দলিল কি, সূরা বাকারা 256 নম্বর আয়াত, 256 নম্বর আয়াত একটা দেওয়া হলো, এটা ক্লিয়ার, আরেকটা আয়াত সূরা নাহালের 36 নম্বর আয়াত, সূরা নাহাল 36 নম্বর আয়াত, সেখানে বলা আছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, নিশ্চয়ই আমি পাঠিয়েছি প্রত্যেক উম্মার কাছে রাসূল, কি আদেশ দিয়ে, আনে আবুদুল্লাহা ওয়াজতানিবু আত তাগুত, আনে আবুদুল্লাহ, আন এই কথা যে, ও আবুদুল্লাহা, এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবু তাগুত, এবং তাগুতকে ইজতেনাব বলা হয় মূলত নিরাপদ দূরে থাকা, ওই যে ট্রাকের পিছনে লেখা থাকে 200 গজ দূরে থাকুন, 100 গজ দূরে থাকুন, এরকম দূরত্ব বজায় রাখা, তাগুতের থেকে নিরাপদ দূরত্বে থাকা, খালি বর্জন করা না, তাগুতের থেকে নিরাপদ দূরে থাকা, এত ভাবে এখানে পরিষ্কার হয়ে গেছে যে প্রত্যেকটা জাতির কাছে যে রাসূল পাঠানো হয়েছিল, প্রত্যেকটা রাসূলের আদেশ ছিল কি, এই দুইটা জিনিস ক্লিয়ার করা, তাগুতকে বর্জন করা, এক ইলাহের ইবাদত করা, কয়টা জিনিস, তাহলে আমরা তাওহীদের দুই রকম পেয়ে গেলাম, কাজেই একজন পাকা মুমিন মানি তাগুতের পাকা কাফের, তাগুতের কি পাক্কা কাফের, কাজে মুমিনরাও এক হিসাবে কি পাক্কা কাফের, কিসের কাফের, তাগুতের কাফের, মানে কাফের মানে অস্বীকার করা, ত্যাগ করা, বর্জন করা, তাহলে মুমিন হইতে হলে কি করতে হবে, কুফর বিত তাগুত করতে হবে, তাহলে একজন পাকা মুমিন মানে কি তাগুতের পাকা কাফের, তাগুতকে যদি অস্বীকার না করা হয়, ত্যাগ না করা হয়, বর্জন না করা হয়, তাহলে তার ইমান হবে, পাকা মুমিন হতে হলে কি করতে হবে, তাগুতের পাকা কাফের হতে হবে, এটা ক্লিয়ার থাকতে হবে আমাদেরকে। আমরা এ পর্যন্ত আলোচনা করলাম তাওহীদের দুই রোকন নিয়ে, এখন তাগুত কারা এটা আমরা একটু পরে আসব, কারণ এর আগে তাওহীদের মূল যে দুই প্রকার বলা রোকনগুলো গেল, এরপরে তাওহীদের আকসাম আসবে, তাওহীদ কত প্রকার, অবশ্য তাওহীদের কোন প্রকার নাই, আসলে তাওহীদ তাওহীদই, তাওহীদের যদি প্রকার করে তা তাওহীদ থাকে না, বুঝাবার জন্য বলা হয়, ভাগ করে দেওয়া হয় যে এবার বোঝানো হয় যে আল্লাহর যে ওয়াহদানিয়াত এটাকে খালি আল্লাহ এক আছেন বললেই চলবে না, এটাকে বুঝাবার জন্য ওলামা ইকরামরা আসলাফরা এটা করেছেন যে তাওহীদকে বুঝাবার সুবিধার জন্য, এটা খুব ক্লিয়ার থাকবেন, যে তাওহীদের আসলে কোনো ভাগ নাই, যে তাওহীদ মানে হচ্ছে এক, এবং লা ইলাহার অর্থ আমি সব নিয়ে আসছি এখানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোন মাবুদ নেই, কোন আইনবিদা দেওয়ার মালিক নেই, কোন সৃষ্টিকর্তা নেই, কোন রব নেই, কোন আল্লাহর বিধানের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, এই সবগুলো লা ইলাহার মধ্যে সবগুলোই আছে, কাজী উলুহিয়ত থেকে লা ইলাহার মধ্যে সবই এসে গেছে, তারপরে বুঝাবার জন্য তিনটা ভাগ করা হয়, কয় ভাগ করা হয়, এটা মনে রাখতে হবে, আমার ভাগ করার আগে এটা মনে রাখতে হবে, খুব জরুরি যে আসলে তাওহীদের কোনো কি নাই, এখন যে ভাগ বোঝানো হচ্ছে না কিসের জন্য, বোঝাবার জন্য, কিসের জন্য, তাওহীদ তিন প্রকারে বলা হচ্ছে, আল উলুহিয়া, আর রুবুবিয়া আল আসমা ওয়া সিফাত, তাওহীদ ফিল রুবুবিয়া, তাওহীদ ফিল উলুহিয়া বা তাওহীদুল ইবাদত বলা এটাকে, আর তাওহীদ ফিল আসমা ওয়া সিফাত। কয় প্রকার হলো? তিন প্রকার। তাওহীদ ফির রুবুবিয়াত, রবের বেলায় আল্লাহ যে রব, এক্ষেত্রে আল্লাহর এককত্ব বজায় রাখা, আল্লাহকে রব মানলাম, সাথে সাথে আরো কিছু রব মানলাম আল্লাহর সাথে, তাওহীদ ঠিক থাকলো না। তাহলে আমরা তাওহীদটাকে তিন ভাগে ভাগ করব, তাওহীদ ফিল উলুহিয়াত, তাওহীদ ফির রুবুবিয়াত, আর তাওহীদ ফিল আসমা ওয়া সিফাত। এটা আলোচনা ইনশাআল্লাহ সাধারণ আলোচনা করব, যেহেতু সময় খুব কাছে একেবারে। এরপরে তাওহীদের শর্ত, এরপরে আমরা আবার জায়গায় ঘুরে আসবো, তাওহীদের যে রুকন ছিল তাগুতকে বর্জন করা, তাগুত কি জিনিস, তাগুত কত প্রকার আছে, কি কি আছে সেগুলো আমাদের জানতে হবে, প্রধান প্রধান তাগুতগুলো কি কি আছে, এগুলো যদি আমরা না চিনি তো বর্জন করবো কেমনে। আমাদের দেশে কোরআন তর্জমায় তাগুত আসলে লেখা হয় কি, শয়তান। ছোটবেলায় আমাদেরকে পড়ানোই হয়েছে তর্জমা কোরআন, যারা পড়াইছেন তারা তো জানতেন না। আর কোরআন তর্জমা পড়াইছে দেওয়া হয় কাকে, যারা ভালো ভালো আলেন তাদেরকে দেওয়া হয় কি, মান থেকে কিতাব পড়াইতে কি আছে, সরে তাহজিব এরকম কি আছে, সুল্লাম, সুল্লুম না সুল্লাম শব্দ, সুল্লাম মানে সিঁড়ি, তার ব্যাপারে কি আছে, বৈজাবি না, বৈজাবি ঠিক আছে, বৈজাবি তো তাফসীরে কিতাবি। তো এরকম যারা বড় আলেন তাদেরকে দেওয়া হয় কি পড়া হয়, মুখতাসারুল মানি দিয়েছিল, তালখিসুল মিফতাহ, কাফিয়া আসলো, সরেজামি, সরেজামি পড়াইছি অনেকদিন। আমার একটা দুর্ভাগ্য, না সবাইকে বলতে পারি না, ফারিক হওয়ার পর থেকে যতদিন সরেজামি পড়াইছি, মাহমুদিয়া তো পড়াইছি, রাহমানি তো পড়াইছি, আর রাহমানি তো আমি যে বছর শেষ করলাম, সরেজামি বোধহয় শেষ, ওই যে কাফিয়া সরেজামি একসাথ করছে না এখন, ওটা আমার বছরই শেষ, মানে সরেজামি আলাদাভাবে পড়ানো তো আমি যে বছর ওই বছরই, এরপরে বোধ হয় আর আলাদা থাকে না, এবার কাফিয়া সব এক হয়ে গেছে, আর এখন তো আছে দুইটা একসাথ করে আছে। তো যাই হোক, এই যে সারহেজামি, মুখতাসারুল মানি, তালখিসুল মিফতাহ, তারপরে কি সারে তাহজিব, এগুলো পড়ানো হয়। আর কোরআন তর্জমা পড়াই দেয় কাকে, কারি সাহেবকে, কাকে, কারি সাহেবকে ডাকো, আমাদের তর্জমা কোরআন পড়তেন লালবাগে, আমাদের লালবাগে পড়তাম সারে বেকার বছর, তর্জমা কোরআন পড়াইতেন মাওলানা আব্দুল মজিদ ফিরোজি সাহেব, রেডিও টেলিভিশনে তর্জমা করতো, বিভিন্ন প্রোগ্রাম করতো, আগে রমজানে খুব প্রোগ্রাম করতো, এখন বোধহয় মারা গেছে মনে হয়। তো যদি কঠিন কোন শব্দ আসত, জিনিসটা এটা তো আপনি যে তর্জমা করলেন, এটার সিগা কি, এটার বস কি, এটা বাপ কি, এটা মাদ্দা কি, জসিম সাহ, আমি যদি এতগুলো জানতাম তাহলে আমাকে কি কোরআন তর্জমা পড়া পর্যন্ত দেওয়া হতো, এগুলো আপনি বলবেন। তো এরকম ভাবে লোকটা খুব মাঝা মাঝা কথা বলতো আর কি, সত্য কথাই বললো সে, আমি যদি এত কিছু জানতাম তাহলে আমাকে কোরআন তর্জমা পড়তে হতো না, তাহলে আমি বুখারি পড়াইতাম, আর নইলে মুখতাসার পড়াইতাম। তো যাই হোক, এখন ওই বেচারা তাগুত পড়াই যায় শয়তান, আমাদের দেখতে হবে। আমি কোরআন আয়াত নিয়ে আসবো ইনশাআল্লাহ, ওগুলোর উপরে ওখানে আছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন আন্নাহুম আমানু বিল্লাহি বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক ইউরিদুনা বিচার নিয়ে যেতে চায়। এখানে তাগুত মানে কি না, শয়তান, শয়তানের একটা এজলাস আছে, দলে দলে লোকেরা সেখানে বিচার নিয়ে যায়, ইয়াতাহা কামুন ইলা তাগুত, তাগুতের কাছে বিচার নিয়ে যায়, শয়তানের একটা এজলাস আছে নাকি, সেই এজলাসে সবাই দলে দলে বিচার নিয়ে যায়। তাহলে এখানে তাগুত মানে কি, এখানে এমন তাগুত যে তাগুতের কাছে বিচার নিয়ে যায় মানুষেরা, সেই তাগুত কারা, সেই তাগুত মানুষ যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান দিয়ে কি করে বিচার করে, এই তাগুত এখানে। তো এই জন্য তাগুতগুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে। আমরা ইনশাআল্লাহ তাওহীদের বিষয়গুলো আলোচনা করব, এরপরে তাগুতের আলোচনা আসবে, তাওহীদের শর্তগুলো আসবে। তো আজকে পর্যন্তই, আপনারা যেগুলো আলোচনা করা হলো, আজকে আলোচনা ছিল মূলত মানে আমাদের সঙ্গে কুফফাদের পার্থক্য যারা কোন জায়গায়, এটা কোরআনের আয়াত থেকে, এগুলো খুব গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের যে আমরা দাবি করি যে তাওহীদ নিয়েই মূলত গণ্ডগোলটা, লা ইলাহা নিয়ে মূলত গন্ডগোলটা। এটার দলিলগুলো কি? সেগুলো কোরআনের এই আয়াতগুলোতে স্পষ্ট করা আছে। একেবারে কোন জায়গায় বলা আছে ওয়াহদাহু, যদি আপনি ওয়াহদাহু করেন তাহলে ওরা খেপে যায়, ওদের চেহারা মলিন হয়ে যায়। তো এই জন্য বিষয়গুলো আমাদের খুবই জরুরি। এরপরে আমরা আসবো বাকি আলোচনাগুলোতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।